উচ্চ মাধ্যমিক ব্যবসায় নীতি ও প্রয়োগ দ্বিতীয় পত্র ব্যাংকিং ও বিমা মোহাম্মদ খালেকুজ্জামান পৃষ্ঠা 169 সপ্তম অধ্যায় ব্যাংক হিসাব ব্যাংক অ্যাকাউন্ট 7.1 ব্যাংক হিসাব কাকে বলে? হোয়াট ইজ ব্যাংক অ্যাকাউন্ট? যে বিশেষ হিসাব প্রক্রিয়ার মধ্য দিয়ে ব্যাংক তার মক্কেলদের জমাকৃত আমানত অর্থ গ্রহণ করে আমানতি অর্থ গ্রহণ করে, অর্থ উত্তোলনের সুযোগ প্রদান করে এবং অন্যান্য সকল লেনদেন ও দেনা পাওনার হিসাব সংরক্ষণ করে তাকে ব্যাংক হিসাব বলে। চলতি হিসাব ও সঞ্চয় হিসাবের আমানত কারীগর প্রতিনিয়তই ব্যাংকের সাথে লেনদেন করে। এরূপ লেনদেন তথা জমাদান ও উত্তোলনের সঠিক হিসাব রাখার উপায় হল ব্যাংক হিসাব। প্যারা ব্যাংকে বিশেষত বাণিজ্য ব্যাংকের প্রধান কাজ হল বিভিন্ন হিসাবের মাধ্যমে আমানতকারীদের অর্থ জমা রাখা এবং তাদের উত্থাপিত চেকের অর্থ প্রদান করা। এরূপ লেনদেনের জন্য ব্যাংক তার প্রত্যেক আমানতকারীর নামে পৃথক পৃথক হিসাব খোলে। আমানতকারী ব্যাংকে টাকা জমা দিলে বা তার কোনো পাওনা হলে ব্যাংক উক্ত হিসাবে অর্থ যোগ ক্রেডিট করে এবং অর্থ উত্তোলন বা ব্যাংকে কোনো পাওনা কর্তন করলে তা উক্ত হিসাব থেকে বিয়োগ ডেবিট করে, ফলে যে কোনো সময় উক্ত মক্কেলের হিসাবের জের নির্ণয় সম্ভব হয়। পৃষ্ঠা 170 নিম্নে ব্যাংক হিসাবের দুটি সংজ্ঞার উল্লেখ করা হলো। 1. প্রফেসর হার্ডসন HRDSN এর মতে ব্যাংক যে হিসাবের মাধ্যমে গ্রাহকের সাথে লেনদেন করে তাকে ব্যাংক হিসাব বলে। 2. ডিকশনারি অফ ব্যাংকিং অ্যান্ড ফিনান্সে উল্লেখ আছে যে ব্যাংক হিসাব হল ব্যাংক ও গ্রাহকের মধ্যে একটি চুক্তিবদ্ধ সম্মতি যার বলে ব্যাংক প্রাপ্তি ফি এর বিনিময়ে গ্রাহককে ব্যাংকিং সুবিধাটি প্রদান করে। এরূপ হিসাব ব্যক্তি বা প্রতিষ্ঠান যে কোনো নামে খোলা যায়। ব্যাংক অ্যাকাউন্ট ইজ এ কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট বিটুইন এ ব্যাংক অ্যান্ড ইটস কাস্টমার অ্যালাউইং দ্য কাস্টমার টু ইউজ ব্যাংক সার্ভিসেস ফর এ ফি। অ্যাকাউন্টস মে বি এস্টাবলিশড ইন দ্য নেম অফ ইন্ডিভিজুয়ালস অর ফার্মস। উপরোক্ত সংজ্ঞা দুটি বিশ্লেষণ করলে ব্যাংকে হিসাবের নিম্নোক্ত বৈশিষ্ট্যাবলী লক্ষ্য করা যায়। 1. ব্যাংক হিসাব হল ব্যাংকার ও গ্রাহকের মধ্যে সম্পর্কের ভিত্তি স্বরূপ। 2. গ্রাহকের লেনদেন অর্থাৎ অর্থ জমাদান ও উত্তোলন ব্যাংক হিসাবের মাধ্যমে সম্পন্ন হয় এবং 3. ব্যাংক হিসাব থাকার কারণেই মক্কেল ব্যাংকে প্রদত্ত সুবিধা লাভ করতে পারে। প্যারা পরিশেষে বলা যায় যে ব্যাংক তার নিজস্ব নথিপত্রে যে পৃথক নাম হিসাব নম্বর ও ঠিকানার মাধ্যমে তার প্রত্যেক আমানতকারীর জমাকৃত অর্থ আমানত হিসাবে গ্রহণ করে, উত্তোলনের সুযোগ দেয় এবং সর্বোপরি মক্কেলের সাথে সকল ব্যাংকিং সম্পর্ক রক্ষা করে তাকে ব্যাংকে হিসাব ব্যাংক অ্যাকাউন্ট বলে। ব্যাংক সাধারণত চলতি সঞ্চয়ী ও স্থায়ী এই 3 ধরনের হিসাব পরিচালনা করে। ৭.২ ব্যাংকে হিসাব খোলার উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা অবজেক্টিভস অর নেসেসিটিজ অব ওপেনিং ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক হিসাব হলো মক্কেলের সাথে ব্যাংকের সম্পর্ক রক্ষা ও আর্থিক লেনদেনের প্রধান মাধ্যম। এই হিসাব ব্যতিরেকে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা সম্ভব নয়। এরূপ হিসাব খোলার মাধ্যমে মক্কেল যেমনই আর্থিক সুবিধা পায় তেমনি ব্যাংকও আমানত সংগ্রহপূর্বক তা খাটিয়ে মুনাফা অর্জন করে। নিম্নে ব্যাংকে হিসাব খোলার উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা তুলে ধরা হলো। 1. নিরাপদ সংরক্ষণ সেফটি রিজার্ভেশন। জনসাধারণ এবং ব্যবসায়ীদের নগদ অর্থ ও মূল্যবান দ্রব্যাদির নিরাপদ সংরক্ষণে ব্যাংক হিসাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ ব্যাংকে হিসাব খোলার মাধ্যমে মক্কেলগণ এরূপ সুবিধা পেয়ে থাকে। শুধুমাত্র নিরাপদ সংরক্ষণই নয়, এই হিসাবের কারণেই আমানতকারীগণ প্রয়োজন বোধে টাকা পয়সা বা অন্যান্য রক্ষিত জিনিস ব্যাংক থেকে উঠিয়ে ইচ্ছামাফিক ব্যবহার করতে পারে। 2. সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি ক্রিয়েশন অব সেভিংস অ্যাটিটিউড। মানুষ প্রকৃতিগতভাবে অধিক ভোগ ও সেই সাথে অধিক খরচের পক্ষপাতী। তাদের এই মানসিক প্রবণতা রোধ করে তাদের মধ্যে সঞ্চয়ের স্পৃহা বৃদ্ধি করার ক্ষেত্রে ব্যাংকে হিসাব অগ্রণী ভূমিকা পালন করে। ব্যাংকে হিসাবে লেনদেনের কারণে উচ্চ বৃত্ত থেকে আরম্ভ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত লোকেরা পর্যন্ত সঞ্চিত অর্থ যাতে ব্যাংকে বাড়ে সেজন্য চেষ্টা করে। তিন, ঝুঁকিবিহীন আয়ের সুযোগ, ফ্যাসিলিটিজ অফ রিস্কলেস ইনকাম। যাদের হাতে সঞ্চিত টাকা থাকে অথচ কোথাও তা খাটানোর সুযোগ থাকে না, তারা সঞ্চয়ের টাকা ব্যাংকে জমা রেখে নিরাপত্তার পাশাপাশি ঝুঁকিবিহীন আয় উপার্জন করতে পারে। এ কারণে বর্তমানকালে বাণিজ্যিক ব্যাংকগুলো আমানতকারীদের উদ্বৃত্ত করার জন্য বিভিন্ন ধরনের মেয়াদি হিসাব ও সঞ্চয় হিসাব খোলার সুযোগ দেয়। চার, জাতীয় মূলধন গঠন, ফরমেশন অব ন্যাশনাল ক্যাপিটাল। ব্যাংকে হিসাব জনসাধারণকে শুধুমাত্র সঞ্চয় উদ্বুদ্ধ করে না, জাতীয় মূলধন গঠনেও বিরাট অবদান রাখে। বিভিন্ন হিসাবের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো জনগণের কাছ থেকে তাদের বিক্ষিপ্ত সঞ্চয় সংগ্রহপূর্বক দেশের মূলধন গঠন করে এবং তা ব্যবসায় বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগ করে। পাঁচ, অর্থনৈতিক উন্নয়ন, ইকোনমিক ডেভেলপমেন্ট। ব্যাংক হিসাবের মাধ্যমে সংগৃহীত অর্থ শিল্প ও ব্যবসায় বাণিজ্যে বিনিয়োগ করার ফলে দেশ শিল্পায়িত হয় এবং ব্যবসা বাণিজ্যের উন্নয়ন ঘটে, ফলে দেশের অর্থনীতি উত্তরোত্তর সমৃদ্ধির পথে ধাবিত হয়। তাই দেখা যায় ব্যাংকে হিসাব জনগণের সঞ্চয় সমূহ উৎপাদন খাতে ব্যবহারের সুযোগ সৃষ্টি করে, পরোক্ষভাবে দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করে। ছয়, সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠা, এস্টাবলিশমেন্ট অব সোশ্যাল সিকিউরিটি। অর্থ ছাড়া যেমনি মানুষের চলে না, তেমনি আর্থিক লেনদেন ঝুঁকি ও বিপদের সম্ভাবনাও অত্যধিক। ব্যাংকে হিসাব খোলার ফলে মক্কেল চেক কেটে আর্থিক লেনদেনের সুযোগ পায়। ব্যাংক ড্রাফট সংগ্রহ করে সহজেই এক স্থান থেকে অন্য স্থানে অর্থ স্থানান্তর করতে পারে, অর্থ নিরাপদ সংরক্ষণের সুবিধা পায়, আর এভাবে সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়। সাত, ব্যাংকিং সুবিধা অর্জন, গেটিং ব্যাংকিং সার্ভিসেস। ব্যাংকের হিসাব খুললে ব্যাংকের কর্মকর্তাদের সাথে আমানতকারীর একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে, ফলে ব্যবসায়ীরা কর্মকর্তাদের কাছ থেকে ব্যবসায়িক ঋণ ও অন্যান্য ব্যাংকিং ব্যাপারে বিভিন্ন প্রকার সহযোগিতা লাভ করতে পারে। এরূপ সহযোগিতার জন্য ব্যবসায়ীরা ব্যাংকে হিসাব খোলার জন্য অনুপ্রাণিত হয়। প্যারা, উপসংহারে বলা যায়, ব্যাংকে হিসাব খোলার মাধ্যমে সাধারণ দৃষ্টিতে আমানতকারী উপকৃত হয় বলে মনে করা হলেও এর দ্বারা ব্যাংকও উপকৃত হয়। ব্যাপক দৃষ্টিতে বিষয়টি দেখা হলে ব্যাংকে হিসাব খোলার মধ্য দিয়ে দেশের ব্যাংক ব্যবস্থা পরিপুষ্টি লাভ করে, ফলে দেশ ও জাতি উপকৃত হয়। 7.3, ব্যাংক হিসাব খোলার সুবিধা, অ্যাডভান্টেজেস অব ওপেনিং ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংকে হিসাব খোলার মূল উদ্দেশ্য হলো অর্থের নিরাপদ সংরক্ষণ ও সহজে অর্থ লেনদেন করা। মক্কেল ব্যাংকে হিসাবে খুলে যেমনই বিভিন্ন সুবিধা পায়, ব্যাংক হিসাব খোলার মাধ্যমে এ থেকে সুবিধা লাভ করে, তদুপরি সমাজও এর দ্বারা উপকৃত হয়। নিম্নে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এর সুবিধা আলোচিত হলো। ক, আমানতকারীর সুবিধা, ফ্যাসিলিটিজ অব ডিপোজিটর। এক, নিরাপদ সংরক্ষণ, সিকিউরড কাস্টাডি। সকল যুগেই অর্থের সাথে নিরাপত্তার বিষয়টি জড়িত। ব্যাংকে হিসাব খোলার মাধ্যমে আমানতকারী অর্থ ও প্রয়োজনে মূল্যবান সম্পদ নিরাপদে সংরক্ষণ করে নিশ্চিন্তে থাকতে পারে। দুই, ঝুঁকিবিহীন লেনদেন, রিস্ক ফ্রি ট্রানজ্যাকশন। নগদ লেনদেনের ক্ষেত্রে যেমনই ঝুঁকি জড়িত, তেমনইভাবে এতে ভুলভ্রান্তির সুযোগও বেশি, তাই চেকের মাধ্যমে লেনদেন অনেক নিরাপদ ও কম ঝামেলাপূর্ণ। তিন, সহজে অর্থ স্থানান্তর, ইজি মানি ট্রানজ্যাকশন। নগদ অর্থ স্থানান্তরে যেমনই ঝুঁকি থাকে, তেমনই অনেক সময় এতে খরচের পরিমাণও বেশি হয়। ব্যাংকে হিসাব খুলে সহজেই এর মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে অর্থ স্থানান্তর ও লেনদেন নিষ্পত্তি করা যায়। চার, অর্থ সংগ্রহ ও পরিশোধ, কালেকশন অ্যান্ড পেমেন্ট অব মানি। ব্যাংকে হিসাব থাকলে মক্কেল এর মাধ্যমে চেক, বিল ইত্যাদি পাওনা অর্থ সহজে সংগ্রহ ও বিভিন্ন দেনা বা খরচ সহজে পরিশোধ করতে পারে। পাঁচ, আয়ের সুযোগ, অপরচুনিটিজ অব ইনকাম। ব্যাংকে হিসাব খোলার মাধ্যমে একজন আমানতকারী অন্যান্য সুবিধার পাশাপাশি নিরাপদ আয়ের সুযোগও লাভ করে। স্থায়ী হিসাব খোলার মাধ্যমে একজন আমানতকারী এরূপ আয়ের অধিক সুযোগ পায়। ছয়, ঋণের সুযোগ, অপরচুনিটি অব ক্রেডিট। ব্যাংকে হিসাবের মাধ্যমে লেনদেন করা হলে ব্যাংকের সাথে মক্কেলের সুসম্পর্ক গড়ে ওঠে, ফলে ঋণ প্রাপ্তি সহজ হয়। এতে চলতি হিসাবের বিপক্ষে জমাতিরিক্ত ঋণ এবং স্থায়ী হিসাবের বিপক্ষে ঋণ সুবিধা লাভ করা যায়। সাত, মিতব্যয়িতা অর্জন, ইজিং ইজনিং ইকোনমি। নগদ অর্থ হাতে থাকলে সহজে ব্যয় হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু ব্যাংকে হিসাব খুলে টাকা জমা রাখা হলে সহজে তা উত্তোলন করতে ইচ্ছে করে না, আর এরূপ মনোবৃত্তির কারণে মিতব্যয়িতা অর্জনের সুযোগ ঘটে। 8, বৈদেশিক লেনদেনের সাহায্য, হেল্পিং ফরেন ট্রেড। কোনো ব্যবসায়ী ব্যাংকে হিসাব খোলার মাধ্যমে এর থেকে বৈদেশিক বাণিজ্য প্রয়োজনীয় সহযোগিতা লাভ করে। এছাড়া বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও ব্যাংক মক্কেলকে এ কারণে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে। নয়, তথ্য সংগ্রহ ও পরামর্শ, কালেকশন অব ইনফরমেশন অ্যান্ড রিসিভিং অ্যাডভাইস। ব্যাংক মক্কেলকে আর্থিক বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ, তথ্য সরবরাহ ও পরামর্শ দিয়ে সাহায্য করে ব্যবসায়ী ও মক্কেলদের জন্য, যা অনেক ক্ষেত্রেই অত্যন্ত লাভজনক হয়ে থাকে। 10, রেকর্ড সংরক্ষণ, কিপিং রেকর্ড। ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন করা হলে ব্যাংক তার যথাযথ রেকর্ড সংরক্ষণ করে, ফলে ভবিষ্যতে যে কোনো ভুল বোঝাবুঝির সহজ উত্তরণের সুযোগ ঘটে। 11, ওসিও প্রতিনিধিত্বের সুযোগ, গেইনিং অপরচুনিটি অব ট্রাস্টি অর এজেন্সি। ব্যাংক প্রয়োজনে আমানতকারীর ওসিও প্রতিনিধি দায়িত্ব পালন করে ও মক্কেলদের উপকৃত করে। ব্যাংকে হিসাব থাকার কারণেই মক্কেল এ সুযোগ পায়। 12, সামাজিক মর্যাদা, সোশ্যাল স্ট্যাটাস। ব্যাংক হিসাবের মাধ্যমে আর্থিক লেনদেন মক্কেলের সামাজিক মর্যাদাও বৃদ্ধি করে, ফলে অর্থ সংস্থান ও ধারে পণ্য ক্রয় অনেক ক্ষেত্রেই তার জন্য সহজ হয়ে থাকে। চেক কার্ডের ব্যবহার এ কারণেই বাড়ছে। খ, ব্যাংকের সুবিধা, ফ্যাসিলিটিজ অফ ব্যাংক। 13, তহবিল সংগ্রহ, কালেক্টিং ফান্ড। ব্যাংক ধার করা অর্থের ধারক, মক্কেলদের হিসাবে যে অর্থ জমা হয় তাই ব্যাংক তহবিলের প্রধান উৎস। বিভিন্ন ধরনের হিসাব খোলার মাধ্যমে ব্যাংক আমানত সংগ্রহ ও তা থেকে তহবিল গঠন করে। 14, বিনিয়োগ ও ঋণদান, লোন অ্যান্ড ইনভেস্টমেন্ট। বিভিন্ন হিসাব থেকে সংগৃহীত তহবিল বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগ ও ঋণদান করে ব্যাংক প্রচুর আয় উপার্জন করে। এছাড়া এরূপ বিনিয়োগ দেশের উৎপাদনের চাকাকে গতিশীল করে, ব্যাংক ব্যবসায়ের উন্নয়নকে এমনকি বেগবান করে। 15, মুনাফা অর্জন, আর্নিং প্রফিট। ব্যাংক মূলত কম সুদে বা লাভে বিভিন্ন হিসাবে আমানত সংগ্রহ করে এবং বেশি সুদে বা লাভে তার ঋণ দিয়ে মুনাফা অর্জন করে। এছাড়াও হিসাব রয়েছে এমন মক্কেলদের বিভিন্ন সেবা প্রদানের মাধ্যমে সে আয় করে। 16, ঋণ আমানত সৃষ্টি, ক্রিয়েটিং ডিমান্ড ডিপোজিট। ব্যাংক ঋণদানের ক্ষেত্রে গ্রাহকের নামে ঋণ আমানতের হিসাব খোলে এবং ঋণের টাকা ওই হিসাবে স্থানান্তর করে, ফলে ঋণ থেকে আমানতের সৃষ্টি হয়। এ প্রক্রিয়ায় অর্থ ও ঋণের উপযোগ বাড়ে। 17, নিকাশ ঘরের সদস্যভুক্তি, মেম্বারশিপ অব ক্লিয়ারিং হোম। মক্কেলদের হিসাবে জমাকৃত চেক, হুন্ডি ইত্যাদির অর্থ সংগ্রহ করে করতে যে যে যে আন্ত ব্যাংকিং দেনাপাওনা সৃষ্টি হয় তা নিষ্পত্তির স্বার্থে ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নিকাশ ঘরের সদস্য হওয়ার চেষ্টা করে। গ, সামাজিক সুবিধা, ফ্যাসিলিটিস অব সোসাইটি। 18, সঞ্চয়ের আগ্রহ সৃষ্টি, ক্রিয়েটিং দ্য ইগারনেস অব সেভিংস। ব্যাংকে হিসাব খোলার মাধ্যমে বা হিসাব খুলতে উদ্বুদ্ধ করে ব্যাংক জনগণের মাঝে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টিতে সহায়তা করে। এরূপ সঞ্চয় জাতীয় সমৃদ্ধির সোপান বিবেচিত হয়। 19, মূলধন গঠন ও বিনিয়োগ বৃদ্ধি, ফরমেশন অব ক্যাপিটাল অ্যান্ড ইনক্রিজিং ইনস্ট্যান্ট। হিসাব খুলে ব্যাংক বিক্ষিপ্তভাবে পড়ে থাকা অলস অর্থ সংগ্রহ করে মূলধনে পরিণতকরণ ও বিনিয়োগের মাধ্যমে দেশের উৎপাদন বৃদ্ধি করে। 20, কর্মসংস্থান ও আয়ের সুযোগ সৃষ্টি, ক্রিয়েটিং দ্য অপরচুনিটি অব এমপ্লয়মেন্ট অ্যান্ড ইনকাম। আমানত হিসাবে প্রচুর অর্থ সংগ্রহ ও বিনিয়োগের ফলে একদিকে ব্যাংকে ব্যবসায় সম্প্রসারিত হওয়ায় কর্মসংস্থানের সুযোগ বাড়ে, অন্যদিকে বিনিয়োগের ফলশ্রুতিতে আয় ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। 21, অর্থনৈতিক উন্নয়ন, ইকোনমিক ডেভেলপমেন্ট। ব্যাংকে হিসাব খুলে লেনদেনের ফলে মূলধন গঠন, বিনিয়োগ বৃদ্ধি, সুষ্ঠু ব্যাংক ব্যবস্থার উন্নয়ন, জনগণের কর্মসংস্থান ও আয়ের সুযোগ বৃদ্ধি পায়। এতে দেশের সামগ্রিক উন্নয়ন ঘটে। প্যারা, উপরোক্ত আলোচনার আলোকে পরিশেষে বলা যায়, ব্যাংকে হিসাব রাখার ফলশ্রুতিতে বিভিন্ন পক্ষই এর দ্বারা উপকৃত হয়, যে কারণে আজকের দিনে সমাজের সকল শ্রেণীর মানুষ যেমনই তার প্রয়োজন অনুযায়ী হিসাব খুলে, তেমনি ব্যাংকও নতুন নতুন মক্কেলদের ব্যাংকের সাথে সম্পৃক্ত করার জন্য হিসাব খুলতে উদ্বুদ্ধ করে, যে কারণে আধুনিক বিশ্বে দৈনন্দিন ক্রয় বিক্রয় কার্যে ব্যাংক হিসাব ব্যবহৃত হতে দেখা যায়। ৭.৪, ব্যাংকে হিসাব খোলার নিয়ম বা পদ্ধতি, প্রসিডিওর অব ওপেনিং ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক হিসাব হলো একটি মাধ্যম যার ফলশ্রুতিতে ব্যাংক আমানতকারীর সাথে এবং আমানতকারী ব্যাংকের সাথে লেনদেন ও যোগাযোগ প্রতিষ্ঠা করে। অন্যভাবে বলা যায়, মক্কেলদের সাথে লেনদেন বা প্রত্যক্ষ যোগাযোগ রক্ষা করার জন্য ব্যাংক প্রত্যেক মক্কেলের নামে যে হিসাব খোলে তাকে ব্যাংক হিসাব বলে। বর্তমানে বিভিন্ন প্রকার ব্যক্তি বর্গের সুবিধার কথা বিবেচনায় এনে ব্যাংক মূলত 3 প্রকার ব্যাংক হিসাব খোলার সুযোগ প্রদান করে, যা নিম্নরূপ: Roman 1 চলতি হিসাবে কারেন্ট অ্যাকাউন্ট, Roman 2 সঞ্চয় হিসাব সেভিংস অ্যাকাউন্ট ও 3 স্থায়ী হিসাব ফিক্সড অ্যাকাউন্ট। প্যারা: হিসাব খুলতে আগ্রহী ব্যক্তিকে প্রথমে স্থির করতে হয় তিনি কোন ধরনের ব্যাংক হিসাব খুলতে আগ্রহী, অর্থাৎ চলতি, সঞ্চয় ও স্থায়ী হিসাবের মধ্যে তিনি কোনটি পছন্দ করেন। অতপর নিম্নোক্ত পদ্ধতিগুলো অনুসরণ সাপেক্ষে তাকে তার পছন্দ মতো ব্যাংক হিসাব খুলতে হয়। ক. চলতি বা সঞ্চয় হিসাব খোলার পদ্ধতি, মেথড অব ওপেনিং কারেন্ট অর সেভিংস অ্যাকাউন্ট। ব্যাংকে চলতি ও সঞ্চয় হিসাব খোলার পদ্ধতি মূলত একই ধরনের, এর যে কোনো এক ধরনের হিসাব খুলতে আগ্রহী ব্যক্তিকে নিম্নোক্ত পদ্ধতিগুলো অনুসরণ করতে হয়। এক, আবেদনপত্র পূরণ, কালেকশন অব অ্যাপ্লিকেশন ফর্ম। এরূপ হিসাব খোলার জন্য আমানতকারীকে তার পছন্দ মতো ব্যাংকের সুবিধাজনক শাখা থেকে ব্যাংকে হিসাব খোলার আবেদনপত্র সংগ্রহ করতে হয়। হিসাব খোলার জন্য প্রয়োজনীয় আবেদনপত্র ফর্ম ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তির কাছে সংরক্ষিত থাকে, উক্ত ব্যক্তির নিকট হাজির হয় বা কারো মাধ্যমে তা সংগ্রহ করা যায়। 2, আবেদনপত্র পূরণ, ফিল আপ দি অ্যাপ্লিকেশন ফর্ম। এক্ষেত্রে হিসাব খুলতে ইচ্ছুক ব্যক্তিকে সংগৃহীত আবেদনপত্রটি অত্যন্ত সতর্কতার সাথে পূরণ করতে হয়, কারণ ঘষা মাজা বা কাটা ছিঁড়া আবেদনপত্র হিসাব খোলার জন্য গ্রহণযোগ্য নয়। আবেদনপত্রে নির্দিষ্ট কলামে উল্লেখিত আবেদনকারীর নাম, পিতা বা স্বামীর নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, পেশা, প্রাথমিক জামানত ইত্যাদি তথ্য স্পষ্টভাবে লেখা আবশ্যক। 3, পরিচয়করণ, ইন্ট্রোডাকশন। এ পর্যায়ে এসে আবেদনপত্রে নির্দিষ্ট স্থানে একজন পরিচয় প্রদানকারীর স্বাক্ষর সহ তার নাম, ঠিকানা, পেশা ও সংশ্লিষ্ট ব্যাংকে তার হিসাব নম্বর ইত্যাদি স্পষ্টভাবে উল্লেখ করতে হয়। এরূপ স্বাক্ষর অবশ্যই উক্ত ব্যক্তির ব্যাংকে রক্ষিত নমুনা স্বাক্ষরের অনুরূপ হওয়া আবশ্যক। নতুন ব্যাংকে হিসাব খোলার সময় ব্যাংকের কোনো কর্মকর্তা এরূপ শনাক্তকারীর দায়িত্ব পালন করে। চার, আবেদনপত্রের সাথে দলিলাদি সংযোজন, এনক্লোজিং ডকুমেন্টস উইথ অ্যাপ্লিকেশন ফর্ম। হিসাব খুলতে আগ্রহী ব্যক্তিকে সদ্য তোলা এক বা একাধিক কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হয়। বর্তমানে বেসরকারি ব্যাংকগুলো আবেদনপত্রের সাথে এক কপি ও নমুনা কার্ডের সাথে এক কপি ছবি সংযুক্ত রাখে, যাতে মক্কেলকে সহজে শনাক্ত করা যায়। প্যারা, কোনো প্রতিষ্ঠানের নামে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে প্রতিষ্ঠান ভেদে নিম্নোক্ত দলিলাদি আবেদনপত্রের সাথে জমা দিতে হয়। ক, এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে ব্যবসায়ের ট্রেড লাইসেন্স। খ, অংশীদার ব্যবসায়ের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স ও চুক্তিপত্রের কপি। এরূপ চুক্তিপত্রে হিসাব পরিচালনাকারী ব্যক্তির বা ব্যক্তিবর্গের নাম উল্লেখ না থাকলে এমআরএম অংশীদারদের সবাই এমআরএম গৃহীত সিদ্ধান্তের অনুলিপি। গ, কোম্পানির বেলায় স্মারকলিপি, পরিমেল নিয়মাবলী, পরিমেল নিয়মাবলী, নিবন্ধনপত্র, কার্যারম্ভের অনুমতিপত্রের সত্যায়িত কপি এবং হিসাব পরিচালনাকারী ব্যক্তিদের বিষয়ে কোম্পানির সবাই এমআরএম গৃহীত সিদ্ধান্তের অনুলিপি। ঘ, সমবায়ের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স, সমবায়ের উপবিধি, হিসাব পরিচালনাকারী ব্যক্তিদের বিষয়ে সমবায়ের সবাই গৃহীত সিদ্ধান্তের কপি। প্যারা, উল্লেখ্য, কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের নামে সঞ্চয় হিসাব খোলা যায় না, সেই ক্ষেত্রে চুক্তি হিসাব খুলতে হয়। অবশ্য বর্তমান কালে ব্যাংকগুলো SND শর্ট নোটিস ডিপোজিট হিসাব খোলার সুযোগ দেয়, এতে মক্কেলকে কিছুটা সুদ বা লাভ দেওয়া হয়, তবে অব্যবসায়ী প্রতিষ্ঠান সঞ্চয়ী হিসাব খুলতে পারে। 5, আবেদনপত্র জমাদান, সাবমিশন অব অ্যাপ্লিকেশন ফর্ম। অতঃপর আবেদনপত্র ও এর সাথে সংযুক্ত প্রয়োজনীয় কাগজপত্র ব্যাংকের ম্যানেজার বা হিসাব খোলার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তার কাছে জমা দিতে হয়। এরূপ আবেদনপত্র প্রাপ্তির পর ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবেদনপত্রে নির্দিষ্ট থাকে ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবেদনপত্রে নির্দিষ্ট স্থানে একটি হিসাব নং বরাদ্দ করেন এবং আবেদনকারীকে একটি নমুনা দস্তখত কার্ড প্রদান করেন। অবশ্য ব্যাংক ইচ্ছা করলে আবেদনপত্রের ফর্মের সাথেও এরূপ কার্ড সরবরাহ করতে পারে, সেই ক্ষেত্রে তা পূরণ করে আবেদনপত্রের সাথে জমা দিতে হয়। 6, নমুনা দস্তখতের কার্ড পূরণ, ফিল আপ দি সি ম্যান এ সিগনেচার কার্ড। হিসাব খোলার এ পর্যায়ে ব্যাংক যে নমুনা তথ্যপত্রের কার্ড সরবরাহ করে তাতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সামনেই এক পাশে পুরো নাম ও অপর পাশে আবেদনকারীকে নমুনা স্বাক্ষর প্রদান করতে হয়। ব্যাংক এই কার্ডটি অত্যন্ত যত্ন সহকারে সংরক্ষণ করে এবং সব সময় উত্থাপিত চেকের স্বাক্ষরযুক্ত নমুনা স্বাক্ষরের সাথে মিলে কি না তা পরীক্ষাপূর্বক চেকের অর্থ প্রদান করে। নিম্নরূপ নমুনা কার্ডের চিত্র প্রদর্শিত হল। মডার্ন ব্যাংক লিমিটেড, এখানে প্রথম যে রোটা আছে এখানে দেখানো হয়েছে, হিরোর এক জায়গায় মানে সবচেয়ে বাম পাশে একটি ছবি, তার উপরে লেখা, তার পাশে মানে মাঝামাঝি এই কলামের মাঝামাঝি রোর মাঝামাঝি লেখা আছে মডার্ন ব্যাংক লিমিটেড, এর নিচে লেখা আছে ডট ডট ডট শাখা, তারপরে আছে এই শাখার পাশে আছে হিসাব নং ডট ডট ডট ডট, এর নিচের রোতে আছে হিসাব শিরোনাম, তার এই এই রোতেই বিশেষ নির্দেশ ব্র্যাকেট যদি থাকে ব্যাকলগ, এরপরে নিচে কয়েকটা রো আছে যার রোকে দুইটা ভাগ আছে। প্রথম রোয়ের প্রথম কলামে এই রোয়ের প্রথম কলামে আছে হিসাব ধারকের পূর্ণ নাম, এভাবে 1 2 3 পর্যন্ত আছে এবং ডান পাশে আছে দস্তখত, নিচে 1 2 3 দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষর, সব সব শেষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষর। উল্লেখ আবেদনপত্রের ফর্মের সাথে ব্যাংক এরূপ কার্ড সরবরাহ করলে তা আবেদনপত্রের ফর্ম পূরণের সাথে একসাথে পূরণ করে একত্রে জমা দেওয়া যায়। ৪ জমা রসিদ সংগ্রহ ও প্রাথমিক জমানত প্রদান, কালেক্টিং ডিপোজিট রিসিপ এন্ড পেইং প্রাইমারি ডিপোজিট। হিসাব খোলার অনুমতি লাভের পর আমানতকারীর কাজ হল টাকা জমাদানের রসিদ সংগ্রহ করা এবং আবেদনপত্রে উল্লিখিত প্রাথমিক আমানতের অর্থ ব্যাংকের এক ব্যাংক কাউন্টারের মাধ্যমে তার নামে বরাদ্দকৃত হিসাবে জমা দেওয়া। এরূপ প্রাথমিক আমানতের পরিমাণ হিসাবের ধরন ও ব্যাংকের প্রকৃতি ভেদে বিভিন্ন রকম হতে পারে। নিম্নে জমা রসিদের একটি নমুনা দেওয়া হল। মডার্ন ব্যাংক লিমিটেড, তার নিচে আছে ডট ডট ডট শাখা, তার নিচে আছে হিসাব রং ডট ডট ডট, তার ডট ডট ডট নাম ডট ডট ডট ডট, এর নিচে আছে নগদ বা চেক এবং ডান পাশে আছে টাকার পরিমাণ, এর নিচে আছে কথা ডট ডট ডট ডট, দুই পাশে দুটি লেখা আছে তাহলে কিসের অফিসার। একই লেখা সম্বলিত এখানে আসলে দুইটা পার্ট আছে। একই আর চেক বই গ্রহণ রিসিভিং চেক বুক, প্রাথমিক জমা প্রদানের সাথে সাথে ব্যাংক হিসাব খোলা সমাপ্ত হয়, এরপর ব্যাংক ওয়াকিলের নামে চেক বই ইস্যু করে। এই চেকের সাহায্যে আমানতকারী পরবর্তীতে তার হিসাব থেকে অর্থ উত্তোলনের সুযোগ দেয়। নিচে একটি চেকের নমুনা দেওয়া হলো। মডার্ন ব্যাংক লিমিটেড চেক নন ডট ডট ডট, মডার্ন ব্যাংক লিমিটেডের নিচে সরাসরি আছে ডট ডট ডট ডট শাখা, এরপর নিচে নিচে আছে হিসাব রং ডট ডট ডট, ডান পাশে তারিখ ডট ডট ডট, এর নিচে আছে নাম ডট ডট ডট, তারপরে টাকা কি বক্স করা ঘর আছে এর মধ্যে টাকার পরিমাণ লেখা হবে এবং সর্বশেষে আছে অনুস্বাক্ষর। এই একই লেখা সম্বলিত না না না একই লেখা না, এখানে ডান পাশে মানে দুইটা পার্ট আছে, এক পার্ট পড়লাম, আরেক পার্টে আছে যে মডার্ন ব্যাংক লিমিটেড ডট ডট ডট শাখা, এর বাম পাশে চেক, এর নিচে আছে হিসাব নং ডট ডট ডট, তারিখ ডট ডট ডট, এর নিচে আছে ডট ডট ডট ডট কে অথবা বাহককে বা বাহককে টাকা ডট ডট ডট মাত্র প্রদান করুন, এবং নিচে টাকা লিখে একটা বক্স আছে এখানে কেউ টাকা পরিমাণ লিখতে হবে। আচ্ছা, এরূপ এই বই প্রাপ্তির পর চলতি বা সঞ্চয় হিসাব খোলার প্রক্রিয়া সমাপ্তি ঘটে। খ সঞ্চয় স্থায়ী হিসাব খোলার পদ্ধতি মেথড অফ ওপেনিং অফ এ ফিক্সড অ্যাকাউন্ট, স্থায়ী হিসাব খোলার ক্ষেত্রে একজন আমানতকারীকে প্রথমে নির্ধারণ করতে হয় তিনি কত মেয়াদের জন্য এরূপ হিসাব খুলবেন। এরূপ সিদ্ধান্ত নেওয়ার পর হিসাব খুলতে আগ্রহী ব্যক্তিকে যে সকল আনুষ্ঠানিকতা পালন করতে হয় তা নিম্নরূপ। এক আবেদনপত্র সংগ্রহ পূরণ ও জমাদান, কালেক্টিং ফিল আপ অ্যান্ড সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। স্থায়ী হিসাব খুলতে আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ব্যাংক কর্মকর্তার সাথে যোগাযোগ করে এরূপ হিসাব খোলার জন্য প্রয়োজনীয় হিসাব খোলার ফর্ম সংগ্রহ করতে হয়। অতঃপর আবেদনকারী যথাযথভাবে তা পূরণ করে দস্তখত প্রদান পূর্বক নিজ ছবি সহ ব্যাংকে জমা দেয়। এতে আবেদনকারীর নাম, ঠিকানা, পেশা ইত্যাদি সহ টাকার পরিমাণ এবং মেয়াদের উল্লেখ থাকে। প্রতিষ্ঠানের ক্ষেত্রে আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার প্রয়োজন পড়ে। উল্লেখ্য জমাকারী নিজেদের মৃত্যুর ক্ষেত্রে কোনো মনোনীত ব্যক্তি নমিনি এর নাম আবেদন পত্রে উল্লেখ করলে তার ছবিও একসঙ্গে জমা দিতে হয়। 2. স্থায়ী আমানত রসিদ সংগ্রহ কালেক্টিং ফিক্সড ডিপোজিট রিসিপ। ব্যাংক উক্ত আবেদন মঞ্জুর করলে আবেদনপত্রে উল্লিখিত পরিমাণ অর্থ গ্রহণ করে ও একটি স্থায়ী আমানত রসিদ FDR সরবরাহ করে। উক্ত রসিদে যে নম্বর থাকে তা আমানতকারীর হিসাব নম্বর হিসেবে গণ্য হয়। উক্ত রসিদে টাকার পরিমাণ, জমার মেয়াদ, সুদের হার সহ জমাকারীর বিবরণ ও অন্যান্য নিয়ম কানুন লিপিবদ্ধ থাকে। পরিশেষে বলা যায়, হিসাবের প্রকৃতি অনুযায়ী এক এক হিসাবের জন্য হিসাব খোলার আনুষ্ঠানিকতা ও আনুষঙ্গিক বিষয়ে কিছু ভিন্নতা রয়েছে। ব্যাংক ভেদে এরূপ আনুষ্ঠানিকতায় কিছু ভিন্নতা থাকতে পারে। আনুষ্ঠানিক ব্যাংক আধুনিক ব্যাংকগুলো বর্তমানকালে হিসাব খোলার ক্ষেত্রে অতিরিক্ত আনুষ্ঠানিকতা কমানোর যেমন চেষ্টা করছে, তেমনি এক্ষেত্রে জালিয়াতি বা বিপদের সম্ভাবনা যাতে না ঘটে তাও পরিহারের সতর্ক চেষ্টা করে। পৃষ্ঠা নম্বর 173, 7.5, নমুনা স্বাক্ষর কার্ড, স্পেসিমেন কার্ড। ব্যাংক হিসাব পরিচালনা বিশেষত অর্থ উত্তোলনের ক্ষেত্রে বা হিসাব গ্রহীতার পরিচিতির প্রয়োজনে যে উপকরণটি ব্যাংকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচিত হয় তাই নমুনা স্বাক্ষর কার্ড। ব্যাংকে হিসাব খোলার জন্য আবেদনপত্র সংগ্রহকালেই ব্যাংকে হিসাব খুলতে ইচ্ছুক ব্যক্তিকে নমুনা স্বাক্ষরের ছাপানো কার্ড প্রদান করে। অবশ্য ব্যাংক ইচ্ছা করলে হিসাব খোলার পর এরূপ কার্ড সরবরাহ করতে পারে। প্যারা, আবেদনপত্রের ফর্ম পূরণ করে জমা দেওয়ার সময় আবেদনপত্র প্রদত্ত স্বাক্ষরের ন্যায় এ কার্ডেও আবেদনকারীকে স্বাক্ষর দিতে হয়। এই কার্ডে গ্রাহকের নাম এবং হিসাবটি যে নমুনা স্বাক্ষরে পরিচালিত হবে সেই স্বাক্ষর উল্লেখ করতে হয়। একাধিক ব্যক্তির নামে হিসাবটি পরিচালিত হলে সেই ক্ষেত্রে দ্রুত স্বাক্ষরকারী ব্যক্তি বর্গের প্রত্যেকের নমুনা স্বাক্ষর এতে উল্লেখ করার প্রয়োজন পড়ে। যে জন্য এই কার্ডে গ্রাহকের নাম ও দস্তখতের একাধিক ঘর থাকে। একাধিক ব্যক্তির নামে ব্যাংকে হিসাব খোলা হলে সেক্ষেত্রে নমুনা স্বাক্ষর কার্ডে সকলের স্বাক্ষর থাকলেও তা যে কোনো এক বা দুই ব্যক্তির স্বাক্ষরে পরিচালিত হতে পারে। সেক্ষেত্রে নমুনা স্বাক্ষর কার্ডের বিশেষ নির্দেশ কলামে তা উল্লেখ করতে হয়। প্যারা, গ্রাহকের হিসাব নম্বর এই কার্ডে উল্লেখ থাকে যাতে তা সহজেই বের করা যায়। বর্তমানে অতিরিক্ত সতর্কতার জন্য হিসাব গ্রহীত বা স্বাক্ষরকারীর ছবিও এই কার্ডের সাথে সংযুক্ত রাখা হয়। প্রত্যেকটি চেকের অর্থ প্রদানের পূর্বে ব্যাংক কর্মীগণ অত্যন্ত সতর্কতার সাথে চেকের স্বাক্ষর ও নমুনা স্বাক্ষর মিলিয়ে দেখেন। কোনোরূপ সন্দেহ হলেই ব্যাংক চেক অমর্যাদা করতে পারে। হিসাবে জমাকৃত অর্থ ব্যালেন্স জানায় নতুন চেক বই ইস্যু অন্যের স্বাক্ষর তা সত্যায়ন প্রভৃতি ক্ষেত্রেও নমুনা স্বাক্ষর কার্ড দেখার প্রয়োজন পড়ে। নিম্ন এরূপ স্বাক্ষর কার্ডের একটি নমুনা প্রদত্ত হল। মডার্ন ব্যাংক লিমিটেড শাখা .. হিসাব নাম .. ছবি হিসাব শিরোনাম বিশেষ নির্দেশ যদি থাকে ক্লোজ। এর পরের কলামে এসে এগুলোকে দুইটা পরের রোতে দুইটা ভাগ করছে, একটা হলো হিসাবের ধারকের পূর্ণ নাম আর একটা হলো দস্তখত। সবশেষে কলামে আছে রোতে আছে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষর। 7.9, ব্যাংক পাস বই। ব্যাংক পাসবুক, ব্যাংকে হিসাব খোলার পর তার গ্রাহকের লেনদেন সংক্রান্ত তথ্য সরবরাহের লক্ষ্যে একটি ক্ষুদ্রাকৃতির বই সরবরাহ করে। এই বইটিকে ব্যাংক পাস বই বলে। পাস বই এর উপরে মক্কেলের নাম ও হিসাব নম্বর লেখা থাকে। ভিতরে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রারম্ভিক জমা আর জমাকৃত ঋণ উত্তরি তথ্য অন্য কোনো প্রাপ্তি বা প্রদান এবং সর্বশেষ জমা ব্যালেন্স তারিখ অনুসারে লিপিবদ্ধ করা হয়। পিএন ভার্সনি, বিএআরএসএস এন ইওয়াই ভার্সনি এর মতে, ব্যাংক তার গ্রাহকের মধ্যকার সকল লেনদেন নিবদ্ধ করার জন্য ব্যাংক গ্রাহকদের যে ছোট বই সরবরাহ করে তাকে পাস বই বলে। দ্য পাস বুক ইজ এ স্মল হ্যান্ডি বুক ইস্যুড বাই এ ব্যাংকার টু হিজ কাস্টমার টু রেকর্ড অল ডিলিংস বিটুইন দেম। তারা মোট কথা, গ্রাহকের নামে হিসাব খুলে ব্যাংক যে খতিয়ান পরিচালনা করে সেই সংক্রান্ত তথ্য যাতে গ্রাহক সঠিকভাবে পায় সেজন্য খতিয়ানভুক্ত লেনদেন লিপিবদ্ধ করার জন্য ব্যাংক গ্রাহকদের লিপিবদ্ধ থাকে। পাসবইতেও একই ব্যাংক বিবরণ অন্তর্ভুক্ত করা হয়। এরূপ লিপিবদ্ধকরণের স্বার্থে মক্কেলকে এই পাসবই মাঝে মাঝে ব্যাংকে জমা দিতে হয়। প্যারা, পাস বইয়ে উল্লিখিত তথ্য থেকে মক্কেল তার হিসাবের অবস্থা সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারে। পাস বই এর প্রথম দিকে টাকা উঠানো, অর্থ জমা, যুক্ত হিসাব পরিচালনা, ডাক যোগে জমা বা উঠানো, হিসাব স্থানান্তরের হিসাব বন্ধন, স্থানান্তর হিসাব বন্ধন ইত্যাদি সম্পর্কিত নিয়মাবলী লেখা থাকে। ফলে মডেল পাস বই এর এসব নিয়ম পাঠ করেও যথেষ্ট উপকৃত হতে পারে। নিম্নে পাস বইয়ের পাতার একটা নমুনা প্রদত্ত হলো। এতে বেশ কয়েকটা কলাম করছে। প্রথম কলামটার ভিতরে আবার প্রত্যেকটা কলামে কেবল কয়েকটা রো করছে। তো প্রথম কলামে আছে তারিখ, তারিখের অনেকগুলো রো, এখানে কোনো তারিখ দেওয়া নাই। দ্বিতীয় কলামটা হলো সবচেয়ে উপরের রোতে আছে বিবরণ এবং সর্বনিম্নের রোতে আছে হিসাবের জের। এরপরের কলাম হলো চেক নম্বর, আর কোনো বিবরণ নাই। তারপরের কলামে খরচ, ডেবিট, আর কোনো বিবরণ নাই। তারপরে কলামে জমা, জমার পরে ক্রেডিট, এরপরে আর কোনো কলামের বিবরণ নাই, আর কোনো রোতে বিবরণ নাই। তারপরে আছে ব্যালেন্স, ব্যালেন্সের কোনো বিবরণ নাই, এবং সর্বশেষ ব্যাংক কর্মকর্তার স্বাক্ষর, এইখানেও কোনো বিবরণ নাই। উল্লেখ্য, বর্তমান কালে নতুন প্রতিষ্ঠিত অপব্যাংক গুলো আর আগের মতো লেজারে ব্যাংক বড় বড় বড় ব্যাংক বই লেজারে বড় বড় বই এবং পাস বই সংরক্ষণ করে না। কম্পিউটার প্রযুক্তির ব্যবহারের ফলে ব্যাংক মক্কেলকে মাসিক বিবরণী, মান্থলি স্টেটমেন্ট এর কম্পিউটার প্রিন্ট প্রদান করে। এছাড়া গ্রাহক যে কোনো সময়ও ব্যাংক থেকে এটা সংগ্রহ করতে পারে। এটা বর্তমান কালে পাস বইয়ের বিকল্প হিসেবে গৃহীত হয়। ব্যাংক হিসাব বিবরণী, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক হিসাব বিবরণী বর্তমান কালে পাস বইয়ের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। পাস বইয়ের অনুরূপ পেতেও হিসাব গ্রহীতার নাম, হিসাব নম্বর, হিসাব হিসাবের ধরন ইত্যাদি লেখা থাকে। সাধারণত মাসিক প্রারম্ভিক জমা, বিভিন্ন সময়ে জমাকৃত অর্থ, উত্তোলিত অর্থ এবং অন্য কোনো প্রাপ্তি বা প্রদান যদি থাকে তার উল্লেখ করে। সর্বশেষ জমা ব্যালেন্সের পরিমাণ এতে উল্লেখ করে। মাসিক বিবরণী, মান্থলি স্টেটমেন্টে তৈরি করা হয়। বর্তমানকালে বড় বড় ব্যাংক গুলোতে কম্পিউটার প্রযুক্তিতে হিসাব সংরক্ষণ করায় যে কোনো সময় সহজেই যে কোনো সময় সহজেই হিসাব হিসাব বিবরণী প্রিন্ট বের করা যায়। এতে গ্রাহকগণের সুবিধাতে মাসিক হিসাব বিবরণীর প্রিন্ট বের করে ব্যাংক তা হিসাব গ্রহীতাদের কাছে তা প্রেরণ করে। প্রয়োজনে বাৎসরিক হিসাব বিবরণীও বের করা যায়। এরূপ বিবরণীর সাথে হিসাব গ্রহীতা নিজ হিসাব মিলিয়ে কোনো ভুল ত্রুটি রয়েছে কিনা তা যাচাই করতে পারে। কোনো ত্রুটি হলে তা ব্যাংককে জানিয়ে সংশোধন করে নেওয়া যায়। নিম্নে ব্যাংক হিসাবের বিবরণী কম্পিউটার প্রিন্টার একটি নমুনা প্রদত্ত হলো। এখানে প্রথম পার্টে দুইটা পার্টে আছে, একটা পার্টে হলো প্রাইম ব্যাংক লিমিটেড ব্রাঞ্চ ইসলামিক ব্রাঞ্চ দিলকুশা অ্যাকাউন্ট হোল্ডার্স নেম অ্যাড্রেস। অপর পার্টে লেখা আছে স্টেটমেন্ট অব অ্যাকাউন্ট শিট নাম্বার ডেট KYC টাইপ KYC নাম কেন নাম্বার। তো এখানে কি কলাম এরম তো টেবিলের মতো দেওয়া আছে, যেখানে দেখানো হয়েছে ডেট সেভ কতগুলো কলাম করছে এটাকে একটা টেবিলের মতো ডেট ট্রান্স কোড কোড ইকুইটি নাম্বার তারপরে ডেবিট তারপর ক্রেডিট তারপরে ব্যালেন্স। এর নিচে খোলা ভাবে লেখা আছে 1 to 1 CASH ক্যাশ, 2 TRF ট্রান্সফার, 3 CSQ চেন চেকস, 4 CLG চেকস, 5 ABC আউটওয়ার্ড বি ফর কালেকশন, 6 ডি ডক্টর ডিমান্ড ড্রাফট। সেভেন এমটি মেল ট্রান্সফার, 8 টিটি টেলিফোন নাম্বার, 9 পো পে অর্ডার, পিও পে অর্ডার, 10 STD শর্ট টার্ম ডিপোজিট, 11 FTD আর টার্ম ডিপোজিট, 12 FC শর্ট কালেকশন, 13 IBP ইনল্যান্ড বিলস পারচেজ, 16 FCC ফরেন করেসপন্ডেন্ট চার্জ, 13 BG ব্যাংক গ্যারান্টি, 18 LC লেটার অফ ক্রেডিট, 20 WES ওয়েজ ইগার আর্নার স্কিম, 21 মিউরা MURA মিউরা আর মেইন আর SPETC, 21 29 18 19 20 21 ACIDENTAL CHARGE 23 ECONOMIC MISERROR CORRECTED 24 ED EXECUTIVE DUTY ED EXCISE DUTY 25 RTD checks returned, 26 MNS miscellaneous, 27 PFT COVID, among 28 tax TX. ৪.৮ ব্যাংকে অর্থ জমা দেওয়ার নিয়ম প্রসিডিউর অফ ডিপোজিটিং। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন ব্যাংকে হিসাব খোলে তখন উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে একটি জমার বই দেওয়া হয়। টাকা জমা দেওয়ার অনেকগুলো ফর্ম মিলিয়ে জমার বই প্রস্তুত করা হয়। ফর্মগুলো বই হিসাবে না থেকে আলাদাও থাকতে পারে। এই জমার বই বিনামূল্যে মক্কেলদের সরবরাহ করা হয়। প্যারা টাকা জমা দেওয়ার প্রয়োজন হলে মক্কেল জমার ফর্মটি পূরণ করে টাকা অথবা চেক যা জমা দিবে ব্যাংকের কাউন্টারে হাজির করে। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর কাউন্টারে কর্মরত কর্মচারী এবং ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা অথবা চেক গ্রহণপূর্বক ফর্মে সিলমোহর ও দস্তখত করে এক অংশ নিজের কাছে রেখে দেয় এবং মুড়িপত্র কাউন্টার ফয়েল FIL মক্কেলকে ফিরিয়ে দেয়। এর মুড়িপত্র টাকা জমা দেওয়ার প্রমাণপত্র স্বরূপ। মক্কেল মুড়িপত্র ফিরে পেলেই তার টাকা জমা দেওয়ার কাজ সম্পন্ন হয়। প্যারা নিম্নে ব্যাংকে অর্থ জমা দেওয়ার একটি রসিদের নমুনা দেওয়া হলো। মডার্ন ব্যাংক লিমিটেড ডট ডট ডট শাখা হিসাব নং ডট ডট ডট তাং ডট ডট নাম ডট ডট ডট নগদ আর চেক টাকার পরিমাণ কথায় ডট ডট ডট ক্যাশিয়ার অফিসার। একই লেখা সম্বলিত দুইটা পার্ট। আচ্ছা 7.9 ব্যাংক হতে অর্থ তুলনের নিয়ম প্রসিডিওর অব উইথড্রল। চলতি ও সঞ্চয় হিসাবের গ্রহীতাদেরকে ব্যাংকে অর্থ উত্তোলনের জন্য চেক বই প্রদান করে। সঞ্চয় হিসাব গ্রহীতাদেরকে সাধারণত 10 পাতা চেক বই এবং চলতি হিসাবের হিসাব গ্রহীতাদেরকে প্রয়োজনে 10, 25 বা 50 পাতা চেক বইও সরবরাহ করা হয়। ব্যাংকে সরবরাহকৃত চেকের পাতায় হিসাব নম্বর লিখে দেয় এবং এতে চেক বই ইস্যুকারী কর্মীর স্বাক্ষর থাকে। সরবরাহকৃত চেকের পাতা যথাযথভাবে পূরণ করে ব্যাংকে যথা নিয়মে উপস্থাপন করে ব্যাংকে হতে অর্থ উত্তোলন করতে হয়। প্যারা বাহকের চেকে প্রাপক যেই থাকুক না কেন এর বাহককে ব্যাংকের চেকের অর্থ পরিশোধ করে পরিশোধে বাধ্য থাকে। তাই বাহকে সন্দেহ না হলে ব্যাংক চেকের অর্থ প্রদান করে। হুকুম চেকে প্রাপকের ঘরে যার নাম উল্লেখ থাকে ব্যাংক তাকে চেকের অর্থ পরিশোধ করে। এরূপ চেক অন্য কেউ ব্যাংকে উপস্থাপনকারীর পক্ষে প্রাপকের লিখিত অনুমোদন বা যথাযথ পৃষ্ঠাঙ্কন থাকতে হয়। দাগ কাটা চেকের অর্থ প্রাপকের ব্যাংকে হিসাবে জমা দিয়ে সংগ্রহ করতে হয়। অর্থাৎ সরাসরি দাগ কাটা চেকের অর্থ কাউন্টার হতে সংগ্রহ করা যায় না। প্যারা বাহকের চেক বা হুকুম চেক ব্যাংক কাউন্টারে উপস্থাপন করা হলে চেক গ্রহণ পূর্বক ব্যাংক কর্মীগণ পিতলের চাকি বা টোকেন প্রদান করেন। এই টোকেনের নম্বর ব্যাংক কর্মী চেকের উপর লিখে দেয়। বর্তমানকালে এরূপ টোকেন ব্যবহার না করে অনেকে ব্যাংকের চেকের পাতার সাথে বাড়তি এক ধরনের ছাপানো কুপন বা প্রোফর্মা PROFORMA সংযুক্ত করে। এই বাড়তি ছাপানো ফর্ম টোকেনের মতো ব্যবহৃত হয়। অর্থাৎ ব্যাংকে চেক জমা দিলে ব্যাংক কর্মী উক্ত টোকেন ফর্ম চেকের বাহক বা প্রাপককে প্রদান করে অথবা চেকটি নমুনা স্বাক্ষরের কার্ড সংরক্ষণকারী বা স্বাক্ষর সত্যায়নকারীর কাছে প্রেরিত হয়। স্বাক্ষর মিললে তখন চেকটি হিসাব নম্বরের সাথে মিলিয়ে হিসাবে পর্যাপ্ত টাকা আছে কিনা বা না থাকলে চলতি হিসাবে জমাতিরিক্ত ঋণের বন্দোবস্ত আছে কিনা তা দেখে ব্যাংকে জমাতিরিক্ত ব্যাংক কর্মকর্তা অর্থ প্রদানের নির্দেশ সম্বলিত স্বাক্ষর প্রদান করে অতঃপর ক্যাশ থেকে টাকা প্রদান করা হয়। বর্তমানকালে আধুনিক ব্যাংকগুলো নমুনা স্বাক্ষর কার্ডটি কম্পিউটারে সংরক্ষণ করে ফলে একজন কর্মী চেকটি নমুনা স্বাক্ষরের সাথে মিলে হিসাব নম্বরে উক্ত চেকটি লিপিবদ্ধ পোস্টিং করতে পারে। নিম্নে ব্যাংক হতে টাকা তোলানোর ক্ষেত্রে একটি চেকের পাতার নমুনা প্রদত্ত হলো। P/10 9224330 এটা হলো এক পাশে এবং আরেক পাশে লেখা আছে সোনালী ব্যাংক ডট ডট ডট শাখা। তার নিচে আছে সঞ্চয় হিসাব নং, এখানে একটি নাম্বারের জন্য একটা ঘর আছে। এর নিচে তারিখ ডট ডট ডট প্রাপক ডট ডট ডট ডট এর নিচে আছে ইজা ডট ডট ডট জমা ডট ডট ডট মোট ডট ডট ডট উঠানো ডট ডট ডট ব্যালেন্স ডট ডট ডট এখানে টাকা এবং পয়সা পরিমাণ লেখা আছে এবং অপর পার্টে আছে একই নম্বর P/10 9224330 এবং অপর পাশে আছে এটার ডান পাশে এই সংখ্যাটা বাম পাশে সংখ্যা, ডান পাশে আছে সোনালী ব্যাংক, ডটের ডটের শাখা, সঞ্চয় হিসাব নং একটি বক্স, তার নিচে আছে তারিখ, প্রদান করুন, লম্বা ড্যাশ দেয়া, তারপর লেখা আছে কে অথবা বাহককে টাকা ডট ডট ডট টাকা, এরপর একটি বক্স আছে। আচ্ছা, 7.10 বিভিন্ন ধরনের গ্রাহক কর্তৃক ব্যাংকে হিসাব খোলার পদ্ধতি, প্রসিডিউর অফ ওপেনিং ব্যাংক অ্যাকাউন্ট ফর ডিফারেন্ট টাইপস অফ ক্লায়েন্ট। গ্রাহকের ভিন্নতা অনুসারে হিসাব খোলার পদ্ধতি ভিন্নতা লক্ষ্য করা যায়। নিম্নে বিভিন্ন ধরনের গ্রাহক কর্তৃক ব্যাংকে হিসাব খোলার পদ্ধতি উল্লেখ করা হলো। এক, একক বা যৌথ ব্যক্তি, ইন্ডিভিজুয়াল অর জয়েন্ট ইন্ডিভিজুয়াল। একক ব্যক্তির নামে এবং যৌথ ব্যক্তির নামে হিসাব খোলার নিয়ম একই ধরনের। ব্যক্তি সাবলোক্য যোগ্য হলে ব্যাংকে যে কোনো ধরনের ব্যাংকে হিসাব খোলা যায়। ব্যাংকে ব্যাংক হতে ফর্ম ও নমুনা স্বাক্ষর কার্ড সংগ্রহ করে তা পূরণপূর্বক ব্যাংক কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়। এরূপ ফর্মে পরিচয় প্রদানকারী বা শনাক্তকারী বলে একটা কলাম থাকে, যে বা যাদের নামে হিসাব খোলা হবে তাদের যোগ্যতা বা যথাযথ সম্পর্কে শনাক্তকারী সত্যায়িত করেন। সাধারণত ব্যাংকে যে হিসাব রয়েছে এমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, এমন কোনো ব্যক্তি বা হিসাব গ্রহীতা এরূপ শনাক্তকারী থাকেন। উল্লেখ 7.4 শিরোনামে এরূপ হিসাব খোলার পদ্ধতি সম্পর্কে বিশদ আলোচনা করা হয়েছে। 2, অব্যবসায়ী বা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, নন ট্রেডিং অর ভলান্টারি অ্যাসোসিয়েশন। যেসব প্রতিষ্ঠান ব্যবসা বাণিজ্যের মাধ্যমে মুনাফা অর্জনের জন্য প্রতিষ্ঠিত হয় না তাদেরকে অব্যবসায়ী প্রতিষ্ঠান বলে। সাধারণত এ সকল প্রতিষ্ঠান স্বেচ্ছাপ্রণোদিতভাবে গড়ে ওঠে, যথা সমিতি, ক্লাব, স্কুল ও কলেজ ইত্যাদি। অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব খুলতে হলে আবেদনপত্র ও নমুনা স্বাক্ষর কার্ড পূরণ করে এর সাথে নিম্নোক্ত দলিলপত্রাদি ব্যাংক ম্যানেজারের কাছে দাখিল করতে হয়। ক, নির্বাহী কমিটির সদস্যদের নাম ও পূর্ণ ঠিকানা সত্যায়িত অনুলিপি। খ, প্রতিষ্ঠানের গঠনতন্ত্র বা উপবিধির কপি। গ, হিসাব খোলার উদ্দেশ্য ও প্রতিষ্ঠানের সিদ্ধান্ত ও হিসাব পরিচালনার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গের নাম সম্বলিত এই সিদ্ধান্তের সত্যায়িত প্রতিলিপি অনুলিপি। প্যারা, ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গের নাম পরবর্তীতে পরিবর্তন হলে সেই মর্মে সাধারণ সভার বা নির্বাহী সভার সিদ্ধান্তের সত্যতা অনুলিপি দাখিল করতে হয়। অথবা ব্যাংক ও নমুনা স্বাক্ষর কার্ডে নতুন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গের নমুনা স্বাক্ষর গ্রহণ করেন। পৃষ্ঠা 180, নাবালক মাইনর। চুক্তি আইন কন্ট্রাক্ট অ্যাক্ট অনুযায়ী নাবালক সম্পাদিত চুক্তি বাতিল, তাই সে নিজ সম্পাদিত কোনো চুক্তির শর্ত প্রতিপালনের জন্য দায়ী থাকে না। তাই নাবালকের নামে হিসাব খোলার সময় ব্যাংকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়, যে কারণে ব্যাংক সবসময় নাবালকের পক্ষে অভিভাবকের নামে হিসাব খোলার জন্য গ্রাহককে প্রণোদিত করার চেষ্টা করে। ক্ষেত্র বিশেষে নাবালকের নামে হিসাব খোলা হলেও ব্যাংকে সতর্ক থাকে যে তা যাতে ভুলেও নাবালকের হিসাবে অতিরিক্ত ঋণ ওভারড্রাফট মঞ্জুর করা না হয়, কারণ নাবালককে এরূপ দায়ের জন্য দায়ী করা যায় না। প্যারা, নাবালকের নামে হিসাব খোলার আবেদনপত্রের ফর্ম পূরণ ও নমুনা স্বাক্ষর গ্রহণ করা ছাড়াও নাবালকের জন্ম তারিখ ও প্রাপ্তবয়স্ক হওয়ার তারিখ আবেদন ফর্ম ও নমুনা স্বাক্ষর কার্ডের উপর লিখে দিতে হয়, যেন গ্রাহক প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে প্রয়োজনীয় পরিবর্তিত ব্যবস্থা ব্যাংক কর্তৃক নেওয়া যায়। প্যারা 4, এক মালিকানা প্রতিষ্ঠান, প্রোপ্রাইটরশিপ ফার্ম। এক মালিকানা প্রতিষ্ঠানে হিসাব খুলতে চাইলে নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হয়। এরূপ আবেদনপত্রে ও নমুনা স্বাক্ষর কার্ডে প্রতিষ্ঠানের সিলমোহর সন্নিবেশিত করে স্বাক্ষর প্রদানের প্রয়োজন পড়ে। ওই এছাড়াও স্বত্বাধিকারীকে এই মনোনয়ন প্রদান করতে হয় যে তিনি উক্ত প্রতিষ্ঠানটির একমাত্র মালিক এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানটির মালিকানায় কোনো পরিবর্তন হলে তিনি ব্যাংককে যথাসময়ে জানাতে বাধ্য থাকবেন। উক্ত প্রত্যয়নপত্র ব্যাংকের ফর্মে হলফনামা, এফিডেভিট সম্পাদন করে প্রদান করতে হয়। এর প্রতিষ্ঠানের নামে হিসাব খোলার সময় উক্ত প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স সত্যায়িত প্রতিলিপিও গ্রহণ করা হয়। 5, অংশীদারি প্রতিষ্ঠান, পার্টনারশিপ ফার্ম। অংশীদারি প্রতিষ্ঠানকে প্রথমে হিসাব খোলার অভিপ্রায় জানিয়ে ব্যাংকের যথাযথ ফর্মে আবেদন করতে হয়। হিসাব খোলার আগে অংশীদারদের মধ্যে সম্পাদিত অংশীদারি চুক্তির প্রতিলিপি এবং ট্রেড লাইসেন্স কর্তৃপক্ষের কাছে দাখিল করতে হয়। সব অংশীদারকে আরও একটি সুনির্দিষ্ট ফর্মে এই মর্মে অঙ্গীকার করতে হয় যে তারা সবাই ব্যক্তিগত ও যৌথভাবে ব্যাংকের ঋণ, অগ্রিম বা ওভারড্রাফট প্রবৃত্তির জন্য দায়ী থাকবেন। অংশীদারদের মধ্যে কে বা কারা হিসাব পরিচালনা করবেন সেই মর্মেও উক্ত সুনির্দিষ্ট ফর্মে ঘোষণা দিতে হয়। প্যারা, যেসব অংশীদার হিসাব পরিচালনা করবেন তারা নমুনা স্বাক্ষর কার্ডে প্রতিষ্ঠানের পক্ষে সিলমোহর সংযুক্ত করে নমুনা স্বাক্ষর প্রদান করবেন। প্রতিষ্ঠানের কোনো চুক্তিনামা থাকলে ব্যাংকের এটা দেখা উচিত। চুক্তিনামায় ব্যাংকের হিসাব, ঋণ গ্রহণ ইত্যাদি ব্যাপারে বিশেষ কোনো বিধান আছে কিনা তা পরীক্ষা করা বাঞ্ছনীয় এবং শুধুমাত্র সেই অনুযায়ী হিসাব পরিচালিত হওয়া উচিত। ফার্মের নাম রেজিস্ট্রি করা হয়েছে কিনা ব্যাংক তাও দেখবে। আমাদের দেশে যৌথ মূলধনী কোম্পানি নিবন্ধকের অফিসে অংশীদারি ফার্ম নিবন্ধন রেজিস্ট্রি করা হয়। দেশে প্রচলিত অংশীদারি বিধি অনুযায়ী অংশীদারি চুক্তি লিখিত হওয়া বাধ্যতামূলক নয়। বিধায় হিসাব খোলার সময় অংশীদারি চুক্তিপত্র জমা হওয়ার বিষয়ে বাধ্যবাধকতা থাকা অনুচিত, কিন্তু ব্যাংকগুলো অধিক সাবধানতা অবলম্বনের স্বার্থে লিখিত চুক্তিপত্র ছাড়া এরূপ প্রতিষ্ঠানের হিসাব খুলতে চায় না। প্যারা 6, যৌথ মূলধনী কোম্পানি জয়েন্ট স্টক কোম্পানি। যৌথ মূলধনী কারবার বা কোম্পানিকে হিসাব খোলার উদ্দেশ্যে নিম্নোক্ত দলিলপত্র সহ ব্যাংক ম্যানেজারের কাছে যথাযথ ফর্মে আবেদন করতে হয়। ক, নিবন্ধনপত্র সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন এর সত্যায়িত প্রতিলিপি। খ, পরিমেল বন্ধন মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন এর সত্যায়িত প্রতিলিপি। গ, পরিমেল নিয়মাবলী আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন এর সত্যায়িত প্রতিলিপি। ঘ, কার্যারম্ভের অনুমতিপত্র সার্টিফিকেট অব কমেন্সমেন্ট এর সত্যায়িত প্রতিলিপি কেবলমাত্র পাবলিক লিমিটেড কোম্পানির বেলায়। উ, কোম্পানির পরিচালক বৃন্দ সচিব ও অন্য উচ্চপদস্থ কর্মকর্তাদের একটি সত্যায়িত তালিকা পূর্ণ ঠিকানা সহ। চ, সেই ব্যাংক যেই ব্যাংকে হিসাব খোলা হবে সেই ব্যাংককে কোম্পানির ব্যাংকার হিসেবে নির্বাচিত করা হয়েছে এ মানে পরিচালনা বোর্ডের সিদ্ধান্ত রেজুলিউশনের সত্যায়িত কপি। স, কোম্পানির গত বছরের উদ্বৃত্ত ব্যালেন্স শিট পত্রের একটি কপি যদি প্রতিষ্ঠানে পুরাতন হয়। এবং জ, ব্যাংকে হিসাব পরিচালনা সম্পর্কিত পরিচালনা বোর্ডের সিদ্ধান্তের সত্যায়িত কপি ও যথাযথ ফর্মে কোম্পানির পক্ষে সিলমোহর সংযুক্ত নমুনা স্বাক্ষর প্রদান। প্যারা, উল্লেখ্য যে পরিচালনা বোর্ডের কোনো সিদ্ধান্তেই যেন পরিমেল বন্ধ ও পরিমেল নিয়মাবলীর পরিপন্থী না হয়। যদি এই ধরনের পরিপন্থী কোনো সিদ্ধান্ত গৃহীত হয় তা কার্যকরী করা যায় না। সুতরাং হিসাব খোলার সময় সিদ্ধান্ত সমূহ পরিমেল বন্ধ ও নিয়মাবলীর পরিপন্থী কিংবা পরিপন্থী কিনা ব্যাংকে যাচাই করে দেখতে হয়। পৃষ্ঠা 181। 7, নিরক্ষর ব্যক্তি ইলিটারেট পার্সন। কোন নিরক্ষর ব্যক্তি ব্যাংকে হিসাব খুলতে চাইলে তাকে ব্যাংক ম্যানেজারের সম্মুখে হিসাব খোলার আবেদনপত্রে বাম হাতের বিধানগুলি ছাপ বা টিপসই দিতে হয়। আবেদনপত্রের যে স্থানে শিক্ষিত লোকেরা স্বাক্ষর করে ঠিক একই স্থানে নিরক্ষর ব্যক্তি টিপসই দেয়। এই টিপসই তার স্বাক্ষরের পরিবর্তে ব্যবহার করা হয়। টিপসই এর নিচে ব্যাংকের ম্যানেজার স্বাক্ষর ও সিলমোহরের ছাপ প্রদান করে। প্রচলিত নিয়ম অনুযায়ী আবেদনপত্রের সাথে নিরক্ষর ব্যক্তি দুটি পাসপোর্ট সাইজের ফটো সংযোজন করে এবং স্থানীয় গণ্যমান্য কোনো লোক বা ব্যাংকের কোনো মক্কেলের কাছ থেকে পরিচিতিপত্র দাখিল করে। ব্যাংক পরবর্তীকালে টিপসই নেওয়ার সময় উক্ত ব্যক্তিকে শনাক্ত করার জন্য ফটোগুলো সত্যায়িত করে হিসাব খোলার আবেদনপত্র ও নমুনা স্বাক্ষর কার্ডের সাথে সন্নিবেশিত করে রাখে। প্যারা, সাধারণত নিরক্ষর ব্যক্তিকে হিসাব খোলার পরে চেক বই দেওয়া হয় না। তার যখন টাকা ওঠানোর প্রয়োজন হয় তখন তিনি ম্যানেজারের নিকট হাজির হয়ে তার কত টাকার প্রয়োজন তা প্রকাশ করে। ব্যাংকের কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যতীত অন্য কেউ একটি আলাদা চেক পাতা পূরণ করে ম্যানেজারের সম্মুখে উক্ত গ্রাহকের টিপসই নেয়। টিপসই নেওয়ার সময় ফটো দেখে সুনিশ্চিত হতে হয় যে নির্দিষ্ট গ্রাহকের টিপসই নেওয়া হলো এবং চেক পাতায় গ্রাহকের টিপসই এর পাশে সংশ্লিষ্ট কর্মকর্তা তার নিজে সত্যায়িত করে। ১৮১ পৃষ্ঠা পর্যন্ত প্রথম খণ্ড সমাপ্ত।